إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، أزياد درس بدي صلاة المسافر مسافر أقل نماز رحالت قند الله ونوبو يانر بابته আজ এত রসিব তো শরীর মাঝে ওদরওয়ালা মানুষ কল সুমার গেছি যে এড়ে ভিতরে মিনাহাল আদার আল মুসাফির মুসাফির কল্লা উলিয়ারেও ইয়ানকান ওদর ইয়ানকান ডর ওদর তেতলা উলিয়ারে মুসাফির আহকাম নুমাজ ওগাইরাম মাঝে রোজা ওগাইরাম মাঝে বদলি যাগে তাই শরীর মাঝে আসতে কি ফয়ুশরা উলহ কসর সালাতি রুবাইয়া মিন আরবাইন ইলা রাকাতাইন শরীয়তে ইজাজত দিয়ে দিয়ে উগা মুসাফের মানুষ সফর মা জাত দিলে তাহলে মানুষই বেয়ে নিজের দেশের তো নিয়ে নিলে মগর নিজের ফারাত তো নিয়ে গেলে মগর বুনিয়ান দিন গরবারে আছে তো নিয়ে দিয়ে তোমার সফর শুরু হইব ইয়ান্তরতি বেয়ে নুয়া সরা ভরত দিলে সেরা হাতে নুয়া ধরে দুই রাহাত ধরে হরি পারিব তিন রাহাতের বরাবর তিন রাহাত বরাবর তাহলে ইন আল্লাহ তবারক ওয়া তাআলা এই বয়াঙ্গুজি কোরআন মাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কওলে ফেলে নিজের উম্মতরে জানা দিয়ে মুসাফের কলে নুমাজরে খেঙ্গুলি ফরিব নফরিব ইয়া জানা দি তাহলে আল্লাহ কোরআন মহি ওয়াইদা দরবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ সূরাতুন নিসা মাঝে তোমরা মুসাফির যে তোমাদের মুসাফির মাঝে বা তোমাদের তোমরা সারাহাতে নুমাজরে দুরাহাত গুলি ফরত দইলে কোন অসুবিধা নাই আল্লাহ তবারক ওয়া তাআলা এই বয়ান করে দিয়ে ইল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর মাঝে সারাহাতে নুমাজরে দুরাহাত গুলি আর হইতো ইয়ার বাদে ওয়াল কসর আফজল মিনাল ইতমাম ফি কওলি জুমহুর উলামা উলামা কানা বকল হদ দিয়ে তুমি যে আল্লাহর তো হতো ইয়ান রুখসত দিয়ে তাহলে সবার মাঝে কসর করে ফরান ইয়ান আফজল বেশি যে তোমাজে জিয়ান গরণ আল্লাহ ইজাজ দিয়ে জিয়ান করি বললা ইয়ান গরণ হলে আফজল তাহলে আসলাম মাঝে বুখারি মুসলিমের মাঝে আদিস মাঝে আসে দেখি ফরিদাতে সলাত ও রাকাতাইন রাকাতাইন নুমাজ ফরজ হয়ে যে দুইরা হাইতে দুইরা হাইতা ফিল হাজরি ওয়া সফর ফৌকিরত সলাত সফর তেলে সফর আমার দুই হাজার রাখি দিয়ে ওয়াজিদা ফি সলাত হাদর এ সফর সারা গরম মাঝে দেশ মা থাকিলে আর দুই হাত বেশ করে ফেলি বললে নারারে জিয়াদা করে দিয়ে ইবা মুত্তাফাক আলাইহি হাদিস তেতলা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুম ওগাইরুহুম তো এই আর সাহাবায়ে কেরাম অকল বেগুনে ইয়ানের দাসে কী করছে এক্রার করছে সফর মাঝে দুই হাত এন্দিল্লা দাসে হাদর মাঝে দেশের মা থাকিলে মুসাফির নইলে সেরাহাত নুয়াজ সেরাহাত ফরিব ইয়ার বাদে খতরতি নুয়াজ কসর শুরু করিব ইয়ানদে ওয়াইদুল কসর বি খুরুজ মুসাফির মিন আমির বালাদিহি নিজে যে দেশের মাঝে আসে হেতে সেটা যদি গরবারি বুনিয়ান তো ফারাত তো বাইরে গেলে গই তো বাদে বেয়ে কী করিব সফর কসর নুমাজরে শুরু করিব নুমাজ যদি নুমাজ রক্ত ধরলে নিজের দেশের ভিতরে থাকে তিনি নুমাজ রক্ত ইদুলে করে ফেলাইব যদি নুমাজ রক্ত ন বাইরে গিয়ে যদি তোমাদের বাইর মিক্ষা শুরু হয়ে তাহলে কসরের টাইম শুরু হয়ে নুমাজ যদি ফরাফর দিলে কসর করে ফরিম আল্লাহ আলম ইয়ার বাদে এখানি ও আহবাবের কেরাম ওকে মানুষ হামেশা সফর করে এবারে এবার মাথা নাহলে ট্যাক্সি মারে ট্যাক্সি সালাদে মানুষ আনলে মানে এবার তখন হামে যা ভরে তেকরার এদিনের মাঝে দুইবার এবার নিলে যা সফরের খামার মাঝে দূরে দাঁড়িয়ে দিয়া তো মানুষ বা গাড়ি লেয়ারে ইয়া নাহলে যা আছে অন্য তায়ের আলে ফিরিন লেয়ারে যা ধরলে এত মাঝে অতি পাল্লা বলি আরে কসর গরণ ইয়ান যায় কোনো অসুবিধা নেই আল্লাহর তো ইজাজত দিয়ে আল্লাহ আল্লাহ আলম ইয়ার বাদে যে মানছে নমাজরে কসর ফরি পারে ওয়াল জামউ বাইনাল মাগরিবি ওয়াল ইশা ইয়ানি ইজুজ إلا والجمع بين الظهر والعصر ترى لو جاء جائز ويجوز للمسافر الجمع بين الظهر والعصر والجمع بين المغرب والعشاء تي ولما يكن مقل بيان قد فكل مسافر يجوز له القصر فإنه يجوز له الجمع زد مسافرة قصر فرنا جائز سي ترى الله نماذر جمع غري فرنا جائز سي خن هن وقت نماذر جمع غري يعني شريوتي آرار زندي زور النواز دعصر النواز আগে করে ফুললেও দূর রক্ত ফুললেও পারে আসর রক্ত ফুললেও পারে হিনলা মগরী বাদ এসার মগরী রক্ত ফুললেও পারে এসার রক্ত ফুললেও পারে শরীয়তে ইজাজত দিয়ে তাহলে সহিহ হাদিসের মাঝে সাবেত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছে معاذ رضي الله عنه يهد أن النبي صلى الله عليه وسلم كان في غزوة تبوك إذا ارتحل قبل زيغ الشمس أخر الظهر حتى يجمعها إلى العصر فيسليهما جميعا. يعني رسول صلى الله عليه وسلم بالألي براغد جي صور جي در تلي دور النوصر كنار تأخير جي تي آسر الطفن آسر راد دور النوصر كمار فجي وإذا ارتحل بعد زيغ الشمس زدي بلري إلي بعد صفر جديد صلى الظهر والعصر جميعا ظهر الدا صار كمار فوري بلي صفر ماضي. ثم إذا ارتحل بعد المغرب عجل العشاء فصلها مع المغرب زدي مغرب ربطغلي بعد صفر جديد تيلك غري اشار انه حد مور الناس اغتو مور مار اشار مور مار اشار انه فوري بلي ان لله صحيح سمجه ثابت اس ابو داود الترمذي مجه مسند الامام احمد رحمه الله عليهم جميعا. تدي يا اخواني واحبابي الكرام على تدزاني في لندكي مسافر تراسه اترا نماز ردي قصر غور ارداس دور نو داس نو زره كمار غور مغرب نو ده اشار نو زره كمات فور يعني شريعه ما جائز اس قصر جائز جمعيو جائز الله اعلم.